بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار الله باكر سمست برسان صاد الله رب العالمين ياكو ياكو بجاكو شريك نئي صلاة من سلام نازل وكو نبي محمد رسول الله صلى الله عليه وسلم ركور جار رسالات كي من نوا এবং যার রেসালাতের সাক্ষ্য প্রদান করা, যার অনুসরণ করা, তিনি যা কিছু জানিয়েছেন তা বিশ্বাস করা, তাকে সবচেয়ে বেশি ভালোবাসা, তার কথাকে সকলের কথার উপর প্রাধান্য দেওয়া, এ হচ্ছে প্রত্যেক মানুষের উপর ফরজ যা আল্লাহ পাক রব্বুল আলমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে মানব জাতির উপর ফরজ করেছেন। আজকে আমাদের দুরুসুল মহিম্মা গুরুত্বপূর্ণ শিক্ষা নামক শেখ আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ এর কিতাব থেকে আজকে দর্শের বিষয়বস্তু হচ্ছে নওয়াকিজুল ইসলাম বা ইমান ভঙ্গকারী বিষয়, বা অন্য ভাষায় বলতে পারি যে দুটি কথার সাক্ষ্য প্রদান করা যে কালেমা তাইয়েবাতে রয়েছে বা কালেমা শাহাদাতে রয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য প্রদান করি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ও আশহাদু আরো সাক্ষ্য প্রদান করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ও আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এই দুটি বাক্যের শাহাদাতকে শাহাদাতাইন বলা হয়, দুইটি বিষয়ের সাক্ষ্য প্রদান। এই যে দুটি বাক্যের বা দুটি কালিমার সাক্ষী দিলেন আপনি, এই আপনার সাক্ষী কখনো কখনো ভঙ্গ হয়ে যেতে পারে, আপনার সাক্ষ্য প্রদানের পরেও সে সাক্ষ্য প্রদান কোন কাজে আসবে না আপনার, এটা হতে পারে। কোন কোন কারণে এই সাক্ষ্য প্রদান আপনার বিনষ্ট হয়ে যায়, কোন কাজে আসে না, সেগুলি আজকে প্রথমে বর্ণনা করব। আর তার সাথে সাথে গত সপ্তাহে যে আলোচনা হয়েছে, গত সপ্তাহের বিষয়বস্তু ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ যে সত্য মাবুদ নেই, এই কথাটির যে সাক্ষ্য প্রদান করলেন এর কিছু শর্তাবলী রয়েছে, কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলি পুরা করতে হবে। শর্ত পুরা করে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, তার সাক্ষী দেন, তাহলে এই সাক্ষী আপনার কাজে আসবে, না হলে কোনো কাজে আসবে। আটটি শর্ত উল্লেখ করা হয়েছে গত সপ্তাহে। এখন কালেমা তাইয়েবাতে যেহেতু আর একটি অংশ রয়েছে, সেটা হচ্ছে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তো তো মোহাম্মদ আল্লাহ রসুল এটাও আপনার আমার যে সাক্ষী তার একটা অংশ, যে সাক্ষীটা দিচ্ছি আমরা তার একটা অংশ, তো এরও কিছু শর্তাবলী রয়েছে। সংক্ষেপে এই শর্তাবলী আপনাদের সামনে পেশ করি। ভাষ্যকার বলছেন, শরুত শাহাদাতে আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এ কথার সাক্ষ্য প্রদানের শর্তাবলী। প্রথম শর্ত হচ্ছে শাহাদাতের সাথে সাথে আল ইতিরাফ বি রিসালাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে স্বীকার করে নাও, রিসালাতের অঙ্গীকার করা, ওয়াতিকাদুহা বাতিনান ফিল কলবি, এবং অন্তর থেকে তা বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করার পরে সাক্ষী দেবেন। সাক্ষীটা মুখে হয়, মৌখিক কথা, মুখের সাক্ষীর সাথে সাথে অন্তরে দিয়ে বিশ্বাস হইতে হবে। অন্তরে যদি বিশ্বাস না থাকে, শুধু মুখে বলেন, তাহলে এটা হচ্ছে কপটতা, মুনাফেকি, এই সাক্ষী কোনো কাজে আসবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে আনুত কবি জালিক, সাক্ষী দেওয়া মানে এটা উচ্চারণ করা, মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ আল্লাহর রাসূল, এ কথা আপনি উচ্চারণ করবেন, ফল এতেরাফ বিহি, আর তার অঙ্গীকার করবেন বাহ্যিকভাবে, বিল লিসান, আপনার বচন দ্বারা, আপনার জবান দ্বারা উচ্চারণ করে, যেমন অন্তর থেকে আপনি বিশ্বাস করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তেমনি উচ্চারণ করবেন জবানে এবং অঙ্গীকার প্রকাশ করবেন জবানে, ভিতর থেকে অঙ্গীকার করা আর বাইরেও অঙ্গীকার করা জবান দ্বারা। তৃতীয় শর্ত হচ্ছে আল মুতাবা লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, স্বীকার করলেন আপনি, অন্তর থেকে মানলেন আর জবানেও স্বীকার করলেন, কিন্তু তার পথে চলছেন না, তার অনুসরণ করছেন না, তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ বলা কাজে আসবে না। তৃতীয় শর্ত হচ্ছে তার ইত্তেবা করা, অনুসরণ করা, যে অনুসরণের কথা কোরআনে কারিমের অনেকগুলি আয়াতে বলা হয়েছে, কোথাও ইত্তেবা অনুসরণ বলা হয়েছে, কোথাও ইতা আনুগত্য বলা হয়েছে। বিআমালা বিমা জাআ বিহি মিনাল হক, অনুসরণ কাকে বলা হয়, যে সত্য নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন সেই সত্য অনুযায়ী আমল করবেন, আপনার আমলটা কার তরিকা অনুযায়ী হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব কথা কাজ থেকে নিষেধ করেছেন সেগুলি থেকে বেঁচে থাকতে হবে, সেগুলিকে পরিত্যাগ করতে হবে। এত রকম মা নাহা আনহু মিনাল বাতিল, যেসব বাতিল কথা কাজ নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেগুলি ছেড়ে দিতে হবে। চার নম্বর শর্ত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু অতীত সম্পর্কে বলেছেন, ভবিষ্যৎ সম্পর্কে বলেছেন, তা বিশ্বাস করতে হবে, তাসদীক, রাসূলুল্লাহ সাল্লামকে বিশ্বাস করা। ফিমা আখবারা বিহি মিনাল গুয়ুব আল মাদিয়া, যেসব অদৃশ্য সম্পর্কে, চোখের আড়ালের বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ দিচ্ছেন, অতীতকালে ঘটেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুস্তাকবিলা বা আগামীতে ঘটবে, এখনো ঘটেনি, ঘটবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরকম অনেক গায়েবের কথা রয়েছে, যেগুলো চোখের আড়ালের জিনিস, আমাদের চোখের আড়ালে আদম আলাইহিস সালামের সৃষ্টি, ঠিক না, ইবলিসের সেজদা অস্বীকার করা, মালায়েকার সেজদা করা আদম আলাইহিস সালাম কি, আমাদের চোখের আড়ালে নূহ আলাইহিস সালাম, আমাদের চোখের আড়ালে ইদ্রিস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তাওরাত, জবুর, এগুলি সব চোখের আড়ালে জিনিস, ঠিক কিনা, অতীতের ঘটনা, এগুলি বিশ্বাস করতে হবে। কেউ যদি বলে আমি ওইটা বিশ্বাস করি না, তাহলে সে মুসলিম হতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মানল না। কোরআনে কারিমে এই সংবাদ দেওয়া হয়েছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহিহ হাদিসে এই সংবাদ রয়েছে, তাহলে অতীতের সংবাদ, এখন কিসসা কাহিনী কোরআনেও নেই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহিহ হাদিসে না, জালজয়িব কথা, তা বিশ্বাস করতে হবে না, কোন প্রয়োজন নেই, তা বিশ্বাস করো, বা বিশ্বাস করবো না, জানি না হয়েছে কি হয়নি, আমাদের কাছে বিশ্বাস সূত্রে প্রমাণিত হয়নি, এরকম বহু ঘটনা রয়েছে কিসসা কাহিনী আমাদের, সাদাদের ঘটনা, সব ইসরায়েলি বর্ণনা হইতে পারে নাও হইতে পারে, আমাদের আমরা বাধ্য নয় বিশ্বাস করার জন্য, কোরআনে যদি থাকতো বিশ্বাস করতে হইত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো বিশ্বাস করতে হইত, ভবিষ্যতে অনেক কিছু হবে, দাজ্জাল আসবে, ঠিক না, তারপরে ঈসা আলাইহিস সালাম আসবেন, ইয়াজুজ মাজুজ আসবে, মেহদী আসবেন, আর কিয়ামত হবে, মানুষ মারা গেলে সৎ মানুষ হলে কবরে সুখে থাকে, আল্লাহ নিয়ামত পায়, অসৎ হলে আজাব শাস্তি হয়, সব গায়েবের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, আপনার আমার সকলের ক্ষেত্রে ঘটবে, একদিন পুনরুত্থান হবে, উঠতে হবে, আর বাস বাদাম হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, আমাদের আমল নামা প্রত্যেকের হাতে পেশ করা হবে, ডান হাতে নয় বাম হাতে, সব গায়েব কিনা সব গায়েব বিশ্বাস করতে হবে। পাঁচ নম্বর শর্ত হচ্ছে কিসের শর্ত? মোহাম্মদ রসুল্লাহ শর্ত, মোহাম্মদ রসুল্লাহ দুটা যে কালেমা আছে, এই কালেমায় শাহাদাতে দুটো বাক্য, তার দ্বিতীয় বাক্যের কথা চলছে। মোহাম্মদ আল্লাহ রসুল, তাহলে মোহাম্মদ আল্লাহ রসুল, তো পাঁচ নম্বর শর্ত তার জন্য যে আল্লাহ রসুলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, নিজের জান চাইতে ভালোবাসতে হবে, নিজের ধন সম্পদ চাইতে ভালোবাসতে হবে, নিজের ছেলে মেয়ে বাপ মা সমস্ত মানুষ স্ত্রী সারা দুনিয়া নেতৃত্ব স্বার্থ সবকিছু ঘুম শরীরের আরাম সবকিছু চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটা হচ্ছে শর্ত। যদি না আমি আমার প্রাণকে বেশি ভালোবাসি, আমার জীবনটা হচ্ছে আসলে আমার চাকরিকে ভালোবাসি, আমার ঘুমকে ভালোবাসি, ঘুম পড়া না হলে আমি নামাজ উঠতে পারি না, তাহলে এই মোহাম্মদ রাসূলুল্লাহ পড়া কাজে আসবে না, মন্ত্র পড়ে কাজে আসবে না, হিন্দুদের মতো মন্ত্র হবে, ঘুম আপনার কাছে বেশি প্রিয়, হ্যাঁ ধন আপনার কাছে বেশি প্রিয়, চাকরি আপনার কাছে বেশি প্রিয়, আয় উপার্জন করা আপনার কাছে বেশি প্রিয়, সেই জন্য কাস্টমার ডেসেন লাইন লাগিয়ে আছে, নামাজ যাক যাক জামাত যাক যাক, আমাকে কাস্টমার গুলো হাত ছাড়া করা চলবে না। তাহলে কে প্রিয় হইল? রাসূল প্রিয় হইলেন না পয়সা ব্যবসা? ছয় নম্বর শর্ত হচ্ছে যে মোহাম্মদ রাসূলুল্লাহ যখন সাক্ষী দিয়েছেন আপনি যে মোহাম্মদ আল্লাহ রাসূল, তাহলে তার কথাকে প্রত্যেকের কথার উপর প্রাধান্য দিতে হবে, তার কথার সামনে আবু বকরের কথা যদি উল্টা হয় পেশ করা যাবে না, হ্যাঁ তার সমর্থনে হয় পেশ করেন, যে নবী যেটা বলেছেন ওটা আবু বকরের কথা তাহলে পেশ করেন, অসুবিধা নেই। তার কথার সামনে আবু হানিফার কথা, শাফির কথা, মালিকের কথা, আমাদের কথা, আর অমুকের কথা, তমুকের কথা পেশ করলেন, যদি বিপরীত হয় কখনো পেশ করা যাবে না, কখনো পেশ করা যাবে না। যদি আপনার সামনে বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম নামাজ পড়েছেন, আপনি বলছেন যে আমাদের মজহাবে কেমন আছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি পেশ করলেন আপনি? মজহাব কি পেশ, কোনটাকে প্রাধান্য দিচ্ছেন আপনি? আপনার মজহাবকে প্রাধান্য দিচ্ছেন। তাহলে আপনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার শর্ত পুরা করলেন না। এই ছয়টি শর্ত মনে রাখবেন, তাকদীম ও কওলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অগ্রাধিকার দিতে হবে, আলা কওলি কুল্লি আহাদ, প্রত্যেকের কথার উপর, সারা দুনিয়ার যে কেউ হোক না কেন, বাপ মা স্ত্রী, তাহলে যেই ব্যক্তি বলছে যে আমি দাঁড়িয়ে রাখতাম কিন্তু স্ত্রী পারমিশন দিচ্ছে না, সে যেন দাঁড়িয়ে রাখতে পারছি না, তাকে কি বলবেন বলেন? হ্যাঁ, কার কথাকে অগ্রাধিকার দিল? বিবি সাহেবার কথা কি? হ্যাঁ, আল্লাহর নাফরমানি করে, রসুলের নাফরমানি করে, আর কলেমা পড়ে রসুল, আর বিবির কলেমা পড়ো, হ্যাঁ স্ত্রীর কলেমা পড়ো, যাকে মানছো তার কলেমা পড়ো। রাসূলুল্লাহ সাল্লামের কলেমা যখন পড়েছো মোহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজকে সকলের কথা কাজের প্রাধান্য দিত। তারপরে আজকের মূল বিষয়বস্তু যেটা বলছিলাম সেটা হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয়, ইমান ভঙ্গকারী বিষয়, ওয়া শাহাদাতাই লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট করে দিবে, মোহাম্মদুর রাসূলুল্লাহ আপনার বলা নষ্ট করে দিবে, এমন কিছু বিষয় রয়েছে। এই বিষয়গুলি অনেকগুলি হতে পারে, তবে মৌলিক কিছু বিষয় রয়েছে, ওই মূল মূল কথাগুলি বলে দিলে বাকি কথাগুলি এইগুলির মধ্যে এসে যাবে। এইরকম প্রসিদ্ধ ইমান বা ইসলাম ভঙ্গকারী বিষয় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আর মোহাম্মদ রাসূলুল্লাহ, এই কালেমা নষ্টকারী বিষয় দশটি রয়েছে। এ সম্পর্কে আমাদের এর আগে আরো আলোচনা আছে, কিন্তু আমরা যেহেতু বিশেষ একটি কিতাব নিয়ে চলছি, তাতে এই আলোচনাটা এসছে সেজন্য সংক্ষেপে পেশ করে দিচ্ছি। শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই এবং অন্যান্য ওলামারা দশটি ইমান ইসলাম ভঙ্গকারী বিষয়, কালেমা নষ্টকারী বিষয় উল্লেখ করেছেন। হে আখতার ওয়া আদম নওয়াফ, যেগুলি মারাত্মক ইসলাম ইমান ভঙ্গকারী বিষয়, যাতে দুর্বল হয় না বরং নষ্ট হয়ে যায়। শুধু ইমান ইসলাম দুর্বল হয় না, নষ্ট হয়ে যায়। যেমন আপনারা জানেন রোজা, নামাজ, যে কোনো ইবাদত বন্দেগী সম্পর্কে কিছু জিনিস আছে যে রোজাকে নষ্টই করবে, আর কিছু জিনিস আছে যেগুলি কি করে রোজাকে দুর্বল করে। এই রকমের নামাজ, কিছু জিনিস আছে নামাজকে একবার নষ্ট বাতিল করে দেয়, আর কিছু আছে নামাজকে দুর্বল করে, তাই না? এইরকম কালেমার ক্ষেত্রেও ওইরকমই আছে, কিছু জিনিস আছে যেগুলি দিয়ে কালেমা দুর্বল হয়ে যায়, ইমান দুর্বল হয়ে যায়, ইসলাম দুর্বল হয়ে যায়। হ্যাঁ, কিন্তু যে দশটি জিনিস আজকে বর্ণনা করব, এতে দুর্বল শুধু হয় না বরং ইমান ইসলাম কালেমা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যাবে, বিধ্বংসী কালেমা, ধ্বংসকারী বিষয়। নামাজ নষ্ট করে এমন বিষয়, নামাজের ভিতরে ইচ্ছা করে কথা বলা, নামাজের ভিতরে যদি কেউ যদি বায়ু ছেড়ে দেয়, হ্যাঁ, বায়ু বেরিয়ে গেল ইচ্ছা করে, কারণ ইচ্ছা করে নামাজ নষ্ট হবে না? আচ্ছা, দুজন নষ্ট হয় না, আমাদের নষ্ট। আচ্ছা, নামাজ দুর্বল, নামাজের ভিতরে এদিক ওদিক অন্য মানসিকতা, হ্যাঁ, নামাজের ভিতরে পুরো আপনি গোটা মাসের হিসাব করলেন যে মাসে খাওয়া খরচ করতে হইল, কত টাকা বাঁচাইতে পারলাম, হিসাব করছেন। এমনি আপনার দেহ নামাজ পড়ছে কিন্তু মন কি করছে, হিসাব করছে, হ্যাঁ, কত টাকা পাঠালাম, বা নামাজের এখানে রেটটা শুনে এসেছেন যে আজকে বাংলাদেশের টাকা রেট কত, তো ভাবছেন যে আমি 1,500 টাকা পাঠাবো তাহলে কত টাকা হবে, এইসব হিসাব নিকাশ চলছে নামাজের ভিতরে। এক কথায় দুনিয়ার কাজ চলছে নামাজের ভিতরে। নামাজ কি নষ্ট হয়ে যাবে? নামাজের খুশু নষ্ট হবে, একাগ্রতা নষ্ট হবে, তার মানে নামাজ দুর্বল হবে, ঠিক না? রোজা, রোজার অবস্থা যদি পানাহার করে কেউ তাহলে কি হবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু রোজার অবস্থা যদি গালাগালি করে, তর্ক করে, অশ্লীল কথা বলে, মিথ্যা কথা বলে, নষ্ট হবে কি? দুর্বল হয়ে যাবে। কম দুর্বল হোক আর বেশি দুর্বল হোক, বেশি বললে বেশি দুর্বল হবে। তো এইরকমই ইমান ইসলামের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কিছু কথা কাজ জাতি ইমান, যে কোনো গুনার কারণে ইমান দুর্বল হয়ে যায়, হ্যাঁ, যে কোনো গুনার কারণে ইসলাম কমজোর হয়ে যায়, যে কোনো গুনাহ করবে। কিন্তু এমন গুনাহ করলেন যেই গুনার কারণে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায়, এমন কিছু পাপ যদি করেন, কথা বললেন বা কাজ করলেন, তাহলে পুরো ইসলাম ইমান কালেমা কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। প্রথম বিষয় হচ্ছে আশ্বির্ক বিল্লাহ, আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করা, ব্যক্তি হোক বা বস্তু হোক। আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, শুনে রাখো, যে আল্লাহর সাথে কোন কিছুকে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। জান্নাত হারাম মানে কোনোদিন জান্নাতে যাবে, কোনোদিন জান্নাতে যাবে না একমাত্র কাফের মুশরিক, তাহলে বড় কাফের, বড় মুশরিক যে শিরিক করবে, আর ওই অবস্থায় মারা যাবে শিরিক করে, যদি শিরিকের অবস্থায় বিনা তওবায় মারা যায়। শিরিক করেছিল কিন্তু সংশোধন করে আর জীবনে শিরিক করবো না, তারপরে মারা গেছে, তাহলে আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে। জান্নাত যখন হারাম, তাহলে তার ঠিকানা কোথায়? বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওমার জালেমিনা মিনা আনসার, আর কেউ ভাবতে পারে যে জাহান্নামে যাবে কিন্তু তাদের যেন সুপারিশ হবে, নবী সাল্লাম সুপারিশ করবে, হ্যাঁ, নেক লোকেরা সুপারিশ করবে ইত্যাদি। আল্লাহ বলছেন না, এরা এত বড় জালেম মুশরিক কাফির যে এইরকম জালেমদের জন্য কোন আনসার সাহায্যকারী নেই, কোন সাহায্যকারী মানে কেউ সুপারিশ করে নিয়ে যেতে পারবে না। আল্লাহর সামনে সিজদা পড়ে যদি কান্নাও করে কোন নবী রসুল, তবু আল্লাহ মুশরিককে মাফ করবেন না, যারা শিরক করে মারা যাবে। সূরা মায়দা আয়াত নম্বর 72। শিরকের অন্তর্ভুক্ত আমাদের সে শিরক, শিরক বলা হয় কিন্তু কোনটা শিরক চিহ্নিত করা হয় না। বলা হয় কি যে হিন্দুরা পূজা করে ওইটা শিরক, হ্যাঁ, গির্জাতে গেলে ওটা শিরক, হ্যাঁ, ইহুদিদের কাজটা শিরক, বৌদ্ধদের কাজটা শিরক, কিন্তু মুসলিমরা ওই সমস্ত শিরকি কাজ করছে, না না না, ও তো মুসলিম, নামাজ পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, সবকিছু করছে, কি করে ওকে আপনি বলছেন যে ও বড় শিরক করলো, অথচ একই কাজ করলো। ওরা দুর্গার কাছে আশা রাখে, আপনি দুর্গার কাছে আশা রাখি, হ্যাঁ, তোরা লক্ষ্মীর কাছে আশা করে যে রুজি তো বরকত হবে, হ্যাঁ, রুজি বৃদ্ধি করবে ওদের লক্ষ্মী, আর ওদের সরস্বতী বিদ্যা দেবে। আর যদি কোন মুসলিম মনে করে যে গোস কুতুবরা ছেলে দিতে পারে, রোগ ভালো করতে পারে, একই কাজ তো, কোন পার্থক্য নেই। সেই জন্য এইরকম অবিচার করবেন না যে বিজাতি হইলে তাদের উপর কাফের মুশরিকের ফতোয়াবাজি করবেন, হ্যাঁ, আর নিজের জাতির জন্য সাত খুন না শিরক ভরি সব মাফ, শুধু সাত খুনই না, হ্যাঁ, শিরক ভরি সব মাফ, হ্যাঁ। আর এইরকম বিজাতি মোল্লারা এই আয়াতগুলিকে সবগুলি ওদের ফিট করে, যদি আয়াতের আওতাভুক্ত তাদেরকে করা হয় যারা বড় শির করছে করাচ্ছে, তাহলে দেখো দেখো দেখো আমাদেরকে মুশরিক বানিয়ে দিল, আর একই কাজ তো করছো, তোমার জন্য সব মাফ আর ওদের জন্য কোন ছাড় নেই, এটা কোথায় বলে? হ্যাঁ, এটা তো মানুষের বিচার না, আল্লাহ রাব্বুল আলামিনের নজরে মানব জাতি সকলের সমান, মানুষের আল্লাহ অন্তর দেখেন আর কাজ দেখেন, রূপ চেহারা দেখেন না। যদি তুই মুসলিম ঘরে জন্মেছিস, সেজন্য তোর রূপ চেহারা দেখে আর তোর বংশ দেখে জান্নাত দিত, এটা দেখেন না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম, আল্লাহ তোমাদের রূপ চেহারা দেখেন না আর তোমাদের বডি দেহটাও দেখেন না, যে কোন দেশের আর কোন ভাষার আর কোন জাতিতে জন্মেছ আর কোন পরিবারে জন্ম নিয়েছ, এসব দেখেন না। ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তর অবস্থাতে অন্তর ঈমান আছে না শিরক আছে, তাওহীদ আছে না শিরক আছে, ওয়া আমালিকুম তোমাদের আমল দেখেন, তোমাদের আমল তাওহীদি আমল, তৌহিদের ভিত্তিতে আমলগুলি হচ্ছে না শিরকের সংমিশ্রণের সাথে আমল হচ্ছে। শিরকের অন্তর্ভুক্ত হচ্ছে মৃতদেরকে ডাকা, ইয়া গোস মাদাদ বলা, ইয়া বাবা বলে তাকে ডাকা, বলে কাছে ফরিয়াদ কামনা করা, উদ্ধার কামনা করা, তাদের জন্য মান্নত করা, এই যে খাসিয়ে মোরগের মান্নত করে নিয়ে যাওয়া মাজারে, বজ্জাবুল্লাহ আরেগুলিকে জবাই করা আল্লাহ ছাড়া অন্যের জন্য, সেটা গিয়ে মন্দিরে কেউ করুক অথবা মাজারে করুক, একই হুকুম। দ্বিতীয় ইমান ভঙ্গকারী বিষয় বা কালিমা নষ্টকারী বিষয় হচ্ছে মান জালা বাইনাহু ওয়া বাইনা আল্লাহ ওয়া সাইয়্যিদ, যেই ব্যক্তি তার নিজের মাঝে আর আল্লাহর মাঝে মাধ্যম সাব্যস্ত করবে, ওয়াসিতাতুন জামা হচ্ছে ওয়াসাইয়্যিদ, মাধ্যম সাব্যস্ত করবে যে আল্লাহর কাছে সরাসরি পৌঁছা যায় না, আল্লাহর কাছে সরাসরি পৌঁছা যায় না, তো কি লাগে? বলছে যে লাগে ব্যক্তি, লাগে ব্যক্তি কি বুজুর্গানে দিন লাগে, বুজুর্গানে দিন কারা? যাদের কবরগুলি পাকা করা আছে, হ্যাঁ, গোস কুতুব যাদেরকে বলা হয়, জিলানি, চিস্তি, শাহজালাল, আটরুসি, ভান্ডারি, হ্যাঁ, এগুলি হচ্ছে সব কি ওয়াসিতা, মাধ্যম। তো এইরকম হিন্দুরা বলে যে ওপরওয়ালা পর্যন্ত পৌঁছিলে দেবদেবীর মাধ্যম লাগবে, নূহ আলাইহিস সালামের মুশরিক জাতি বলতো যে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওয়াল সোয়া ইয়াবুস ইয়াউক নাসর এসব বুজুর্গানের দিন ছিল, এরা কে লাগবে, এদের ওসিরা ধরা লাগবে, আর মক্কার মুশরিকরা বলতো লাকুজা মানা খোবাল, এগুলির ওসিরা ধরা লাগবে, আর মুসলিমরা বলে যে গোস কুতুব লাগবে, খাজা বাবা লাগবে, না হয় জিলানি লাগবে, চিস্তি লাগবে, অমুক তমুক এসব লাগবে, পীর ধরা লাগবে, পীর ছাড়া কে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, পীর যদি না থাকে তো তোমাকে শয়তান থেকে রক্ষা করবে, আল্লাহ কিছুই রক্ষা করে, সব পীরের উপর হেরে গেছে, হ্যাঁ, পীর ধরলে শয়তান থেকে রক্ষা করে দেবে, নিজের যে কি অবস্থা আল্লাহ পাক বলা জানে, ওকে শয়তান থেকে রক্ষা করবে, ও যে কোন অবস্থায় গেছে। আর তাদের অধিকাংশের অবস্থা এরকম, যারা শিরকি জীবনযাপন করে গেছে, মনে রাখবে, যারা আল্লাহ আর বান্দার মাঝে মনে করবে ওয়াসতা আছে তাদেরকে ধরতে হবে, এরা সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে, এরা আল্লাহর কাছে সুপারিশ না করলে আমাদের কোন ক্ষমতা নেই, এরকম। সুতরাং যখন মাধ্যম তখন ওদেরকে ডাকে, এগুলি আউলিয়াকে ডাকে, গোস কুতুবকে ডাকে, ওয়াস আলহম সাফা, ওদের কাছে সাফা কামনা করে যে বাবা গো আমার জন্য সুপারিশ করে, আমাকে একা ছেড়ে যেও না, অসহায় ছেড়ে যেও না, হাসর মাঠে বাবা গো একটু আমার উপর সুদৃষ্টি রাখিও, এসব করে। ওয়াতাওয়াক্কাল আলাইহিম, আর এসব ওলি আউলিয়া যাদেরকে বলে কবর মাজারওয়ালা, যেসব পাকা কবরওয়ালা, এদের উপর আস্থা ভরসা করে। ফাহাদা ইয়াকফুরু বিল ইজমা, শেখ বলছেন যে সর্বসম্মতিক্রমে সমস্ত আইমা আবু হানিফা শাফি মালিক আহমদ চার ইমাম আর বাকি আইমা মহাদিস সকলের ইজমা ঐক্যমত রয়েছে যে এই শ্রেণীর লোক কাফের হয়ে যাবে, যে বলে যে সরাসরি পৌঁছিতে পারবে না আল্লাহ পর্যন্ত, সিঁড়ি লাগবে, আর সেই সিঁড়ি ইমান আমল নয় যেটা কোরআন হাদিস বলছে। হ্যাঁ, সিঁড়ি আছে কিন্তু ইমান আমল, আপনার আমল আপনাকে নিয়ে যাবে জান্নাতে। হ্যাঁ, আপনার ইমান আল্লাহ রহমত এনে দিবে, তখন রহমতে, হ্যাঁ আল্লাহ রহমতে তখন জান্নাতে যাবে। কিন্তু না, এই সিঁড়িকে তারা মানে না, সিঁড়ি ব্যক্তিকে মানে। তো এর উপর ইজমারে সূরা ইউনুসে আয়াত নম্বর ১৮তে এই বিষয়টি রয়েছে। ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله ويعبدون ترى عبادت করে من دون الله আল্লাহকে বাদ দিয়ে, ما لا ينفعهم যা তাদের কাজে আসবে না, ولا يضرهم তাদের ক্ষতিও করবে না, ويقولون তা বলে هؤلاء এরা হচ্ছে আমাদের সুপারিশকারী, عند الله আল্লাহর নিকটে। ৩ নম্বর, ঈমান ইসলাম কালেমা নষ্টকারী বিষয়, কাফের মুশরিককে কাফের মুশরিক না মনে করা। আল্লাহ যাকে কাফের বলেছেন, মুশরিক বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যাকে কাফের মুশরিক বলেছেন, এই শ্রেণীর লোককে যেই কাজগুলি করে আল্লাহ কাফের মুশরিক বলেছেন, ওদেরকে যদি কেউ মনে করে যে না না না না কাফেরকে কাফের বলা যাবে না, মুশরিককে মুশরিক বলা যাবে না, এইরকম কথা কেউ যদি বলে তো এটা হচ্ছে ঈমান ভঙ্গকারী বিষয়। কারণ তাহলে আল্লাহর কথা বিশ্বাস করল না। আমার দেশের কথা আছে না নেই, কত মূর্খতা আমাদের দেশের সমাজের, মুসলিম সমাজের, যে কাফেরকে কাফের বলতে নেই, আরে কাফেরকে কাফের বলতে নেই, কিন্তু মুসলিমকে মুসলিমের সাথে যদি ইখতিলাফ থাকে, দ্বিমত থাকে, একদল রফায়দান করে একদল রফায়দান করে না, আর একদল মিলাদ করে মিলাদ করে না, আর মিলাদ করে না কাফের, সব কাফের। হ্যাঁ, আমাদের দল করেন না, আমরা ওই দল করে, আমলি করে, বিএনপি করে, কাফের কাফের। হ্যাঁ, ওগুলো তো আবার ঠিক আছে, নিজের জাতিকে কাফের বলতে খুব বাহাদুর, কিন্তু বিজাতি যাদেরকে আল্লাহ কাফের বলেছেন তাদেরকে কাফেরকে কাফের বলা যাবে না। কোন মূর্খ জাতি আল্লাহ পাক বলা যায়? এটা হচ্ছে ঈমান ভঙ্গকারী বিষয়। কারণ আল্লাহর কথা আপনি নাকচ করলেন যে আল্লাহ তুমি কাফের বলছো, কাফের বলবো না আমি, এই জন্য এটা ঈমান ভঙ্গকারী বিষয়। তবে আপনি যাকে কাফের বলবেন তার সম্পর্কে নিশ্চিত হইতে হবে আসলে কাফের কিনা, আল্লাহ কাফের বলেছে কিনা, রাসুল কাফের বলেছেন কিনা। আল্লাহ যদি কাফের না বলে থাকেন, রাসুল কাফের বলেননি, আর আপনার কুপ্রবৃত্তির অনুসরণে খেয়াল খুশি, হ্যাঁ আপনার মনের ঝাল মিটাবার জন্য, রাগ মিটাবার জন্য কুপুরীর ফতোয়া দিয়ে দিলেন, তাহলে সে যদি কাফের না হয় আপনার উপর এই কুপুরীর ফতোয়াটা ফিরে আসবে। যেন প্রথম কথা এই বিষয়ে মনে রাখবেন যে কোন মুসলিমকে, কোন মুসলিম যে জাতিতে মুসলিম, তাকে নির্দিষ্ট করে যে অমুক ব্যক্তির নাম আব্দুর রহমান সে মুসলিম না সে কাফের, এটা বলা যাবে না নির্দিষ্ট করে, বুঝছেন না, নির্দিষ্ট করে বলা যাবে না। সাধারণ সূত্রের কথা, আলেমও বলার ক্ষেত্রে সতর্ক সাবধান যেন না থাকে, না হলে ওই ফতোয়া ওই আলেমের পুকুরে যেতে পারে, সে জালেম হইতে পারে, এই কুপুরি ফতোয়া তার উপর উল্টো ফিরে যাবে। বিশ্লেষণ বলেছে আমভাবে যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে সে কাফের, হ্যাঁ এই কথা বলা যায়, যে আল্লাহ ছাড়া অন্যকে ডাক অন্যের জন্য জবাই করে, বাবার জন্য জবাই করে, সে কাফের মুশরিক, এটা বলা যাবে, এটা আমভাবে বলেন, যে এই কাজ করে সে কাফের, যে নামাজ ত্যাগ করে, হ্যাঁ নামাজ পড়ে না সে কাফের, এ কথা বলা যাবে। কিন্তু যদি বলেন যে ওই লোকটার নাম হচ্ছে জিলানি, হ্যাঁ সাইদুর রহমান, আর ও কি করছে নামাজ পড়েন না, সেই জন্য ওই লোকটি কাফের, হ্যাঁ এই লোকটা, হ্যাঁ এই লোকটা শিরিক করেছে, ওর কাছে শিরিক করেছে, শিরিক করেছে, সেই জন্য ওই লোকটি কাফের, খাস করে এটা বলার ইখতিয়ার আপনার না, ওর জন্য কিছু শর্ত রয়েছে, ওর জন্য কিছু বাধা নিষেধ রয়েছে, এটা বিশিষ্ট আলমায়ে কেরামদের উপর ছাড়তে হবে। আর এই ক্ষেত্রে আমাদের দেশের লোকেরা রাত দিন এই পাপে ডুবছে, মুসলিমকে কাফের বানাচ্ছে, যাকে ইচ্ছা রাখলো, যাকে ইচ্ছা বের করলো, মনের উল্টা হলে বের করে দিল, এরা মুসলিম নাকি, দিল বের করে। আর কাফের সম্পর্কে যারা কাফের বিজাতি অমুসলিম তাদের ক্ষেত্রে আবার, হ্যাঁ খুব দয়া খুব মায়া, কাফেরকে কাফের বলা যাবে না, কাফেরকে কাফের বলা যাবে না, জেহালতের শেষে। তো ইমাম ইসলাম ভঙ্গকারী তৃতীয় বিষয়, মাল্লাম ইউকাফিরুল মুশরিকিনা, যারা মুশরিককে মুশরিক বা কাফের মনে করে না, আউশান কাফি কুফরেহিম, অথবা তাদের কুফরিতে সন্দেহ করে, কুফরিতে সন্দেহ করে। কেউ যদি এমন ব্যক্তি যেই ব্যক্তি ফেরাউন যা বলেছে তাই বলেছে ওই ব্যক্তি, তারপরে বলছেন না না না ও কি করে কাফের হইতে পারে, ও তো বড় ওলি ছিল, তাহলে এটা তার ইমান ভঙ্গকারী বিষয়, সে কাফের হয়ে যাবে। ফেরাউন বলল আনাল হক, হ্যাঁ আনার বলা আল্লাহ, তো ফেরাউন বড় কাফের, কিন্তু হোসেন মনসুর আল্লাহ যদি বলে বলছে না না না ও তো বড় বুজুর্গ ছিল, বড় আল্লাহ বলি ছিল না, বড় শয়তানের ওলি ছিল। যারা কাফেরকে কাফের বলবে না অথবা সন্দেহ করবে কি করে হইতে পারে কাফের, তাহলে সে কাফের হয়ে যাবে। আউসাহা মাযহাব অথবা তাদের ধর্মকে ঠিক মনে করে। আজকাল মডার্ন মুসলিমরা পশ্চিমা দেশের অনেক মুসলিম কাফেরদের সাথে মেজরিটি যেখানে কাফের সেখানে যারা বসবাস করে পূর্বে হোক আর পশ্চিমে হোক, এরা মনে করে যে তাদের মধ্যে যারা ভালো মানুষ আছে সচ্চরিত্রের আছে তাদের ধর্ম পালন করে তারা কারো বেইমানি করে না আত্মসাত করে না ওরা কেন জান্নাত পাবে না, তার মানে তাদের সন্দেহ যে মোহাম্মদ রাসূলুল্লাহকে নামও যদি মানে তবুও তারা শিরিক করে না, হ্যাঁ তাওহীদের উপর আছে একই সংশয়ে, আর তারপরে কালিমা তো দুটো অংশ আছে ও মোহাম্মদ রাসূলুল্লাহ, তারপরে কোন খ্রিস্টান আছে যে মোহাম্মদকে রাসূলুল্লাহ মানে, কোন ইহুদি আছে মোহাম্মদকে রাসূলুল্লাহ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে। যেমন আমি আপনি মুসলিম হিসাবে যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ মানি, তখন ঈসাকে রাসূলুল্লাহ মানি, মূসাকে রাসূলুল্লাহ মানি, মানি না মানি না, ইব্রাহিমকে রাসূলুল্লাহ মানি, ইউসুফকে রাসূলুল্লাহ মানি, ইয়াকুবকে নবীউল্লাহ মানি, ইসহাক মানি, তাদের পূর্বপুরুষ সবাইকে মানি, মানি কি মানি না, লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রুসুলি, কোন ইহুদি নাসারা আছে মানে, তারপরে না না না না এরা এত জনকল্যাণমূলক কাজ করেছে, এরা এত দেশের সেবা করেছে, এরা জাতির সেবা করেছে, আর এদের কি সম্পর্কে বলবো যে এরা কাফের এরা জাহান্নামে যাবে। তাহলে যদি কেউ যদি সন্দেহ করে অথবা তাদের ধর্মকে ঠিক মনে করে এটাও ঠিক ওইটাও ঠিক। যেমন আমার সামনে অনেক আগে ঘটনা কয়েকটা ঘটনা ঘটে তার মানে একটা বলছি, একজন হেডমাস্টার হাই স্কুলের, তার মানে সে অন্তত মাস্টার ডিগ্রি পাস, সেই লোক বলছে যে যারা হিন্দু বা খ্রিস্টান তারাও যদি কিছু ভালো কাজ করে তো ওটাও তো ভালো রাস্তা। যেমন আমরা ধরেন ঢাকা যাচ্ছি, তো ঢাকা যাচ্ছি তো ঢাকা যাওয়ার চারিদিক থেকে অনেকগুলি রাস্তা আছে, কেউ উত্তরবঙ্গ থেকে গেলে একটা রাস্তা ধরুন, কেউ দক্ষিণবঙ্গ দিয়ে রাস্তাতে একটা, কেউ পূর্ব দিক থেকে আসলো ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলো রাস্তা ধরে, কেউ সিলেট থেকে আসলো উত্তর দিক থেকে আসলো, ঢুকলো তো অনেকগুলি রাস্তা, তো সবার গন্তব্যস্থল কি ঢাকা, তো সবাই তো ঢাকা পৌঁছিল, তো ওইরকম সবাই আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করছে, জান্নাতে যাওয়ার চেষ্টা করছে, মুসলমান চেষ্টা করছে, হিন্দুও চেষ্টা করছে, খ্রিস্টানও চেষ্টা করছে, ইহুদিও চেষ্টা করছে, তো অসুবিধা দেখি ওটাও ঠিক এটাও ঠিক এটাও ঠিক ওটাও ঠিক। সেই ব্যক্তি ইমান ভঙ্গ করলো, তার কালেমা নষ্ট করলো, অথচ সে মুসলিমের সন্তান আর মুসলিম সমাজে বড় শিক্ষিত মানুষ, তার ইমান নষ্ট কারণ সাহাহা মাযহাবাহুম তাদের ধর্মকে ঠিক মনে করলো, হওয়া কাফের সে কাফের। চতুর্থ ইমান ভঙ্গকারী বিষয় মানে তাকাদা আন্না হাদিয়া গায়রি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিয়িহি আও আন্না হুকমা গায়রি আহসানু মিন হুকমিহি কাল্লাযী ইউফাদ্দিলুনা হুকমা আত-তাওয়াগীত আলা হুকমিহি ফাহুয়া কাফির। কেউ যদি এই বিশ্বাস করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা বিধান ছাড়া অন্য কোন বিধান, অন্য কোন আদর্শ বেশি ভালো, বেশি উত্তম, যেমন আজকালকার যুগে অধিকাংশ জনসাধারণ মুসলিম তার ইসলাম থেকে অজ্ঞ হওয়ার কারণে ওরা মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের খেলাফত যেই পদ্ধতিতে এসেছে সুরার মাধ্যমে, না না ওইসব জানেও না মানেও না পালনও করে না, কি করতে হবে তাহলে গণতন্ত্র, গণতন্ত্র সবার সেখানে যোগ্যতা সমান, যে চোর তার ভোটের মূল্য যতটা ততটা, যে আল্লাহর সবচেয়ে ভালো বান্দা দেশের মধ্যে তারও ভোটের মূল্য অতটাই, বলছে এটাই হচ্ছে সমস্যার সমাধান। আজকে দেশ পরিচালনা করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, আজকাল আদালতের বিচার করতে হবে পশ্চিমা ব্রিটিশ লয়ের মাধ্যমে, জি হ্যাঁ এইরকম, অথবা রাশিয়া ভক্ত কমিউনিস্ট ঘেঁষা, সেজন্য রাশিয়ার আইন কানুন চীনের আইন কানুন দিয়ে দেশ পরিচালনা করতে হবে, ইসলামের আইন কানুন কে উপেক্ষা করল, মনে করল অস্বীকার করে না, কিন্তু বললে যে না ওর চাইতে ভালো, ইসলাম চাইতে ভালো, যদি বলে তাহলে সে কাফের, তার কালেমা নষ্ট করল। আচ্ছা আর একটা কথা শুনলাম, এখানে এখানে লেখক তো এখানে বলেছেন যে যদি ইসলামের চাইতে অন্য কোন আইন কানুনকে, নবীর আদর্শ চাইতে অন্য কোন ব্যক্তির আদর্শকে, থিওরিকে যদি বেটার মনে করে তাহলে কাফের হবে। না, বেটার মনে করলো না, সমান সমান মনে করলো। যেমন মোহাম্মদ রাসূলুল্লাহ তেমন কাবার, যেমন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা বিধান সৌদি আরবে চলছে, তেমন আমাদের দেশের যে আইন কানুন চলছে পশ্চিমা সেটা সমান, এটা দিও চলো, এটা দিও চলো, এটাও ঠিক ওইটাও ঠিক, সমান সমান করলো। তার আল্লাহর বিধানের সাথে মানুষ ঘোড়া, হ্যাঁ, অধিকাংশ মানুষ, আর তারপরে অধিকাংশ মানুষ তো কুফরিতে থাকবে, তারপরে মানুষকে যে কোনো মানুষ হোক না কেন, যতই যোগ্য হোক না কেন, তাকে সীমিত স্বল্প জ্ঞান দেওয়া হয়েছে। স্বল্প জ্ঞানওয়ালা আল্লাহর ক্ষুদ্র সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তুলনা করলো, মানুষের চিন্তাধারাকে আল্লাহর নাজিলকৃত বিধানের সমান করে দিল, সেই জন্য কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে যে সৌদি আরব আইন কানুনও ঠিক আছে, চোর হাত কাটছে, ঠিক আছে, এত ঠিক আছে বলে না, ওরা বলছে বর্বরতা, তো ওখানেই কাফের। হ্যাঁ, আজকালকার যুগে চোরের হাত কাটা, আজকাল একটা লোক নাই খুন করিয়ে দিল, সেই জন্য তাকে খুনের বদলে তাকে হত্যা করা কেসাস অথবা জেনার শাস্তি রজম বা কিছু, এগুলো হচ্ছে বর্বরতা, তাহলে এক কথাটি কাফের মুশরিক। কিন্তু যদি বলে সমান সমান, ওইটাও সৌদি আরবটাও ঠিক, আর আমাদের দেশে যেটা আছে চোরের ছয় মাস জেল, উদাহরণস্বরূপ বলছে, জানি না কি তাদের কাছে আছে, মন গড়া সব, যদি ডাকাত হয় চলো দু বছর তিন বছর জেল, তারপরে জামানতে ডাকাত চোর জেনাকারী বেরিয়ে চলে আসতে পারে, কিন্তু আল্লাহ পাকের নেক বান্দা একটা মুসল্লি মানুষ যদি একটা ভুল করে দেয় আর সেটা ধর্মের নামে ভুল হয়ে থাকে, তাহলে সে বেরোতে পারে না, সে বেরোতে পারবে না, ওর জন্য কোন জামানত নেই। এই হল চরিত্র আজকালকার মানুষের তৈরি করা আদালত। তো এই হচ্ছে ইমান ইসলাম ভঙ্গকারী বিষয়। তো তাই বলছেন যে ব্যক্তি বিশ্বাস করবে আন্না হাদিয়া গায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ, আকমালু মিন হাদিহি, নবীর আদর্শের চাইতেও অধিক পূর্ণ, আও আন্না হুকমা গায়রিহি, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার বা ফয়সালা সিদ্ধান্ত ছাড়া অন্য কারো বিচার সিদ্ধান্ত আহসানু মিন হুকমিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের চাইতে উত্তম, এইরকম যদি কেউ বলে তাহলে সে কাফের হয়। কাল্লাযীনা ইউফাদ্দিলুনা হুকমা তাওয়াগীত, যেমন ওই সব লোকেরা যারা মানবরচিত বিধানকে প্রেফার করছে, প্রাধান্য দিচ্ছে আল্লাহুক মেহি নবী সাল্লামের বিচারের উপর, নবী সাল্লামের নিয়ে আসা বিধানের উপর, ফাওয়া কাফির, কাফির আমলা মুশরাকা ও শারাউ লাহু মিনাদ দ্বীন মা লাম ইয়াযান বিল্লাহ, তাদের কি কোন শরীকেরা রয়েছে, শারাউ লাহু মিনাদ দ্বীন তাদের জন্য আইন রচনা করেছে, কি আইন রচনা করে, বিধান রচনা করবে আল্লাহ ছাড়া, কাকে এখতিয়ার দেওয়া হয়েছে, স্বাধীনতা দেওয়া হয়েছে। সূরা শুরা এক নম্বর পাঁচ নম্বর ইমান ভঙ্গকারী বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা কোন বিধিবিধানকে কেউ যদি ঘৃণা করে, অবজ্ঞা করে, যদি আমল করলো, আমল করে কিন্তু ঘৃণা করে, আমল করার পরেও কাফের হয়ে যাবে যদি নবীর নিয়ে আসা কোন বিধিবিধানকে ঘৃণা করে। নামাজ পড়ে লোকটা, কিন্তু নামাজ নামাজ নামাজ সবাই পড়ে, সেজন্য পড়ছি, হ্যাঁ, কাফের। কেউ যদি নামাজ তো ছাড়লেও কাফের হয়ে যায়, এটা হচ্ছে সহিহ মত, কিন্তু অন্য বিষয়, এত বড় রোজার দিনে রোজা রাখে, রোজা হয়তো সমাজে চোখ খোলা যায় কিন্তু পছন্দ করে না, হজ করতে আসে এইরকম মুনাফিক চরিত্র লোকের, কিন্তু হজের বিরুদ্ধে বলে, হ্যাঁ, ঘৃণা করে হজকে, এত টাকা খরচ করে লাভটা কি, হ্যাঁ, দেশের অর্থনীতি নষ্ট করে দেওয়া হচ্ছে না, কাফের, ইমান ভঙ্গকারী, কালেমা তার নষ্ট করেছে সে। পঞ্চম ইমাম মুহাম্মদের বিষয়, আবগাদা শাইআন, যেই ব্যক্তি কোন কিছুকে ঘৃণা করবে, মিম্মা যা আবিহি রাসূল, ওই সব থেকে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, ওয়ালাও আমিল বি, যদিও আমল করে, আমল করছে হয়তো, তারপরে ওর অন্তরে ঘৃণা আছে, তাহা কাফের, তাহলে সে কাফের। যেমন কুরবানি সম্পর্কে একটা পত্রিকাতে কয়েক বছর আগে বাংলা পত্রিকাতে লিখেছিল কোন মুনাফিক, লিখেছে বাংলাদেশে যে কয়েক লক্ষ কুরবানি হয় বা তারও বেশি হয়তো, কোরবানি হয় তো এই কোরবানির টাকাটা হিসাব করলে কোটি কোটি টাকা হয়। এই টাকাটা দেশের জন্য অনেক কাজে আসতে পারে। এরকম কোরবানি করে এই দু তিন দিনের মধ্যে এতগুলো গোস্ত খেয়ে দিয়ে করে দেবো, লাভটা কি? সে যদিও তার বাড়িতে কোরবানি করে তবুও সে ব্যক্তি কাফের, কারণ তার অন্তরে ঘৃণে রয়েছে কোরবানির উপর, কোরবানির বিধানের উপর। হজকে ঘৃণা করেছে, কুরবানিকে ঘৃণা করেছে, হ্যাঁ রোজা রাখবে এত কষ্ট করে, এত কাজকর্ম কেমন করে ঘৃণা করেছে, অন্তর ঘৃণা ছিল, নামাজি বা নামাজকে ঘৃণা করেছে। সুতরাং আল্লাহ তাদের আমলকে বিনষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আর আমল কার আল্লাহ ধ্বংস করেন? কাফেরের। ৬ নম্বর ইমান ভঙ্গকারী কায়দা ভঙ্গকারী বিষয় হচ্ছে দীন ইসলামের বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা কোন নেকির বিষয়ে কোন শাস্তির বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, উপহাস করা। মানে ইস্তাহজা বিশাইয়ে মিন দীনে রাসূলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীনের কোনো কিছুকে নিয়ে উপহাস করবে, ঠাট্টা মজাক করবে, অথবা দিন ইসলামের কিছু নেকির দিক নিয়ে ঠাট্টা করল, নেকির দিক নিয়ে, যেমন ধরেন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে এই কাজটি করলে এত নেকি, যদি জাল জাল হয়, যেমন জাল যারা বয়ান করে বেড়ায় একসাথে আমাদের মুসলিম ভাইয়ের, ওদের কথা বাদ দেন, হ্যাঁ কত লক্ষ গো, হ্যাঁ এটা যদি কেউ দিনে একশো বার পড়ে তার যে ফজিলত রয়েছে, অথবা সাইয়েদুল ইস্তিগফার সকালে যদি একবার পড়ে, সন্ধ্যাবেলা একবার পড়ে, আর দিনে অথবা রাতে যদি মারা যায় তাহলে বিশ্বাস আছে, কিন্তু যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নেকির জিনিস সাব্যস্ত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাকে নিয়ে ঠাট্টা করলেন, অথবা কোন আজাব শাস্তি নিয়ে, কবর আজাব নিয়ে, আরে কবর আজাব দেখেছো কোনো দিন নাকি? এইটা কথা ঠাট্টা উপহাস কর, ঠিক না? কেউ তো কবর আজাবের কথা বলে, এগুলো হুজুরদের কথা, কোনদিন দেখেছেন নাকি কবর আজাব? এক কথায় শেষ, পার এক কথা ইসলাম থেকে বিদায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা তাওরা আয়াত নম্বর 65-66 তে, কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলি কুনতুম তাসতাহজিউন, হে নবী বলে দাও তোমরা কি আল্লাহর সাথে আর তার আয়াতের সাথে তার রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করছো? তাহলে তোমরা কোন ওজর পেশ করিও না, কারণ কাফারতুম বাদা ঈমান, তোমাদের ঈমান ইসলাম গ্রহণের পরে কাফের হয়ে গেছো। নবী সাল্লামের সাথী সঙ্গী মদিনার মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলছেন যে ঈমান তোমরা নিয়েছিল, লাই লাই লা পড়েছিল, এই লাই লা কোন কাজ আসবে না, কাফের হয়ে গেছো তোমরা তোমাদের ঈমানের পরে। ইন্না ফান তায়ফাতি মিনকুম, তোমাদের একদলকে যদি মাফ করেই দিই, নুআযিব তায়ফা, তাহলে আর একদলকে আমি শাস্তি দেবো, আল্লাহ বলছে। বিয়ান্নাহুম কানু মুজরিমিন, কারণ তারা বড় অপরাধী। সাত নম্বর কালিমা নষ্টকারী ইমান ইসলাম নষ্টকারী বিষয় হচ্ছে সেহের, জাদু টোনা, জাদু টোনা যেই ভাষায় বলেন আমাদের সে বানমারা, হ্যাঁ হ্যাঁ, বা নিজে করা অথবা কাউকে দিয়ে করানো, করাবার জন্য যাওয়া, হ্যাঁ যে মুখে করেন, হয়তো নিজে করতে জানে, জাদু করতে জানে না, কিন্তু জাদু পড়াই কাউকে দিয়ে, হ্যাঁ তো এইসব হচ্ছে কুফুর। তাহলে কেউ যদি পাঁচ অক্ত সালাত আদায় করে, সবকিছু ইসলামের পালন করছে, কিন্তু সেহের জাদুর সাথে জড়িত, জাদু শিখে, জাদু করে বা জাদু করায় কারো ক্ষতি করার জন্য, একটু ওকে একটা জাদু করে দেন তো একটু, আর আমাদের লোকেরা জাদু বলে না, কি বলে, দুয়া তালিস করবে, কত শয়তানের শয়তান করছে কুফুরিয়ার, নাম হচ্ছে দুয়া তালিস, হ্যাঁ আর শুধু তাবিজ যদি বলতো তাবিজ শিখ, কিন্তু দুয়া লাগিয়ে দিয়ে দুয়া তো আল্লাহর কাছে হয়, বেরুল্লার কাছে হয়, আর মন্ত্রতন্ত্র ছাড়া তো এই সেহের জাদু হয় না, সেহের হচ্ছে কুফর, আর দোয়া আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে তৌহিদ। উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক, আমার কাছে দোয়া কর, আমি তোমাদের দোয়া শুনব, কবুল করব। তো এটা আরেকটা ধোকাবাজদের ভাষা, দোয়া তাবিজ, দোয়া তাবিজ করে না, শাশুড়ি জামাই কি করে, হ্যাঁ করে, যাতে আমার মেয়ের আকৃষ্ট থাকে, অন্য কথা বিটি না করে, তারপরে আবার শাশুড়ি বউকেও করে বসে করে রাখার জন্য, যাতে করে এদিক ওদিক অবদ্ধ না হয়ে যায়। এইসব পারিবারিক আমাদের যে স্যার আছে বলে শেষ করতে পারবেন না। আবার মোল্লা হুজুরাও শিখায় কোন মেয়েকে বিয়ে করতে চাইছেন, আর যদি মেয়ের বাবা রাজি না হয় তাহলে সোজা সালে ভাই নকশা পড়েন, না নিয়ামুল কোরআন পড়েন, আর না হলে হাকিমুল উম্মত সাহেবের কিতাব পড়েন, আর ওই সব কিতাবে দোয়া তাবিজ আছে, মানে ওই শেহের জাদু আছে, যে প্রেম সৃষ্টি হয়ে যাবে উঠে চলে আসবে। কুফুরি কাজ এগুলো, কোনদিন কোরআন হাদিসের কোন আয়া দিয়ে বা দোয়া দিয়ে কখনো প্রেম সৃষ্টি করেন, এই নোংরামি আর অশ্লীলতার জন্য আল্লাহ কোরআন হাদিস নাযিল করেন নাই, বরং নোংরামি অশ্লীলতা দূর করার জন্য। ওয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, ফাহেশা কথা কাজ আর মুনকার অবৈধ হারাম আর নিকৃষ্ট কথা কাজকে নির্মূল করার জন্য আল্লাহ ওয়াহী নাযিল করেছেন। আর এরা এইসব অশ্লীলতাকে ছড়ায় তাদের দোয়া তাবিজের বাহানায়, কিন্তু দোয়া তাবিজ না, সেগুলি হচ্ছে সেহের জাদু, কিন্তু সেগুলি কিতাবের নাম দিয়েছে ধর্মীয় পুস্তক, এগুলো ধর্মীয় পুস্তক না, এগুলো সেহের জাদুর পুস্তক, ভালো করে মনে রাখবেন। মকসুদুল মোমেনিন, নিয়ামুল কোরআন আর আমলে কোরআনী, সুলাইমানী নকশা, এই ধরনের যতগুলি কিতাব দোয়া তাবিজের আছে, নকশা দেওয়া আছে, আর এতে প্রেম সৃষ্টি হয়, এই করলে সেই হয়, জাফরান দিয়ে লিখতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, সবগুলি জাদুর কিতাব, এগুলো ভালো করে মুখস্থ করে জাদুর কিতাব। ওতে দু চারটা আয়াত আছে আর হাদিস আছে, আর হাদিসের দোয়া আছে, তো ধোকা খেয়েন না, কারণ ধোকাবাজের এটা আর একটা অস্ত্র স্বীকার করার জন্য, যে কিছু দোয়া কালাম থাকবে, কোরআন আয়াত থাকবে, তাহলে জনসাধারণ ধোকা খেয়ে দেখো এগুলো যদি জাদুর বই হবে তো কোরআন আয়াত কেন আছে, জাদুর বই হবে তো রসুলের হাদিসের দোয়া কেন আছে, ওর সাথে সাথে শিরকুফরি আছে। ফামান ফালো ও রাজিয়াবি, কেউ যদি এ জাদু করে আর রাজিয়াবি অথবা জাদুর উপর সন্তুষ্ট হয়, মানে জাদু করাচ্ছে, ফাহুয়া কাফের, সে কাফের। কালা কালা মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া মা ইউআল্লিমানি মিন আহাদিন, হারুত মারুত এই দুই ফেরেশতা কোন কাউকে শিখাতে না, হাত্তা ইয়াকুলা যতক্ষণ পর্যন্ত উভয়ে না বলে দিতেন এই কথা, ইন্নামা নাহনু ফিতনা, দেখো আমরা পরীক্ষার জন্য প্রেরিত হয়েছি, ফালা তাকফুর, সুতরাং তোমরা জাদু শিখে আর এ জাদু করে হ্যাঁ কি করিও না, কাফের হয়ে না, ফালা তাকফুর কুফরি করিও না, কাফের হয়ে না। তাহলে বোঝা গেল ফালা তাসহার বলেনি তোমরা জাদু করিও না, তাহলে বোঝা যেত না যে জাদুর কাজটি কি, কিন্তু ফালা তাকফুর, তাহলে বোঝা গেল যে জাদু করা কি কুফরি। সূরা বাকারা 102, 8 নম্বর ঈমান ইসলাম কালিমা নষ্টকারী বিষয় হচ্ছে মুজাহারাতুল মুশরিকিন, মুশরিকদের সাহায্য করা, মুশরিকদের শান্ত, মুসাআদাতুহুম আলা মুসলিমিন, মুসলিমদের খেলাফ, মুসলিমদের বিরুদ্ধে মুশরিক কাফেরদের, ইহুদি নাসারা হিন্দু যে কোনো কাফের মুশরিক হোক, তাদের কি করা, সাহায্য করা, তাদের সাথ দেওয়া, তাদের সহযোগিতা করা। কালা তাআলা মহান আল্লাহ ইরশাদ করেছেন এর দলিল সূরা মায়েদা আয়াত নম্বর 51, ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা ওদের সাথে মানে কাফেরদের সাথে, তার আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, এটা হচ্ছে শেষ অংশ আয়াতের। আল্লাহ বলছেন যারা ওদের সাথে বন্ধুত্ব করবে, কাফের মুশরিককে ভালোবাসতা, আল্লাহ দেখেন শব্দটা দেখেন, অমাইয়াতা আল্লাহ, তাদেরকে যারা ভালোবাসবে ওলি হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করবে, তাহলে বন্ধু হিসাবে কাফের মুশরিককে গ্রহণ করেছেন বলেই কি করছেন, মুসলিম ইসলামের বিরুদ্ধে আপনি কাজ করছেন। এই কথাটি ভালো করে বুঝলেন, আল্লাহ শুধু এই কথা বললেন যে তাদের সাহায্য করে, বলেছেন অমাইয়াতা আল্লাহ, যারা তাদের সাথে কাফের বিজাতিদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, তোমাদের মধ্য থেকে ফাইন্নাহুম মিনহুম, তারা কি হবে, তাদের দলে সামিল হবে, ইহুদিদের সাহায্য করে তো ইহুদিদের দলে সামিল হবে, খ্রিস্টানদের সাহায্য করে খ্রিস্টানের দলে সামিল, হিন্দু সাহায্য করে হিন্দুদের দলে সামিল হবে, কবর পূজারীদের সাহায্য করে, একটা তৌহিদ বাদী মুসলিম তৌহিদ আর সুন্নত শিখে সৌদি আরব হয়ে গেছে দেশে, আর তার উপর জুলুম অত্যাচার করার জন্য কবর পূজারীদের সাথ দিচ্ছে, হ্যাঁ গ্রামের লোকে এলাকার লোকেরা, তাদের দলে সামিল হবে, নামাজ রোজা করেও কাজ হবে না, তাদের দলে সামিল, কিয়ামতের দিনে ওই শিরিককারীদের দলে উঠবে। তো এই সাহায্যটা ভালোবাসার ভিত্তিতে যদি হয়, ইসলামের বিরুদ্ধে বা মুসলিমের বিরুদ্ধে কাফের সাহায্য করা ভালোবাসার ভিত্তিতে যদি হয়, ওদের সাথে ভালোবাসা সেই জন্য, তাহলে এটা কুফরি। কারণ আল্লাহ তাওয়াল্লি বলেছেন ওমাইয়া তাওয়াল্লাহ। এই কথাটি এত সংক্ষেপে যদি রেখে দেওয়া হয় তাহলে কিছু যুবক পোলাম আজকাল শুধু আয়াতের তরজমা দিয়ে ফতোয়াবাজি করা শুরু করে। কি করে? এই তরজমা দিয়ে ফতোয়াবাজি শুরু করে আর এরা বিভ্রান্ত হয়। একটা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে এটা ঢালাহারে সব ক্ষেত্রে। ধরেন আপনার বাড়ির পাশে একজন হিন্দুর বাড়ি, বুঝা গেছে? হিন্দুর বাড়ি, হিন্দুর বাড়িতে ডাকাতি হচ্ছে আর ডাকাতগুলো সবগুলি মুসলিম। এখন হিন্দু বলছে যে ভাই সাহায্য করো, আর বলুক আর নাই বলুক বুঝতে পারছেন যে হিন্দুর বাড়ি ডাকাতি হচ্ছে। এখন কি করবেন আপনি? ফতোয়া আমি চাইছি আপনাদের কাছে। হ্যাঁ, মুসলিম যেহেতু ডাকাত গুলো মুসলিম সেজন্য মুসলিমদের সাহায্য করবেন, তাই না? হ্যাঁ, আপনাদের বিবেক থেকে আমি ফতোয়া নিতে চাইছি। দেখেন তাহলে, হ্যাঁ, কোরআন আয়াত কি বুঝতে হবে যে সব জায়গায় শুধু মুসলিমের বিরুদ্ধে হয়ে গেলেই কাফির হয়ে যাবে না। এখানে মুসলিমগুলো ডাকা, হ্যাঁ, এখানে কার সাহায্য করতে হবে? হিন্দু মজলুম বেচার ওর বাড়ি ডাকাতি হচ্ছে, সুতরাং হিন্দু সাহায্য করতে হবে। এখানে বোঝা গেছে কথা? আপনি হিন্দু সাহায্য করছেন, কার সাহায্য করছেন? মজলুম নির্যাতিত সাহায্য করছেন, অসহায় সাহায্য করছেন। হিন্দুর বাড়িতে মেয়ের আছে আর মুসলিম লম্পট গুলো সেঞ্চুরি করছে, শয়তান গুলো জেনা করবে। হ্যাঁ, এখন চিৎকার করছে তারা বাঁচাও বাঁচাও করে, আপনি কি করবেন বলেন? একজন মুসলিম যেহেতু আমাদেরই পোলাপান সব মুসলিম, যদিও এরা সব গোন্ডা পান্ডা কিন্তু আমাদেরই তো পোলাপান মুসলিম, তো কি করবেন? এদের সাহায্য করি একটু নাকি? হ্যাঁ, কি করবেন? মুসলিমদেরকে পিটাতে হবে। কোন মুসলিমগুলোকে? ওই লম্পট মুসলিমকে, ওই জেনাকারী মুসলিমকে, ও ডাকাত মুসলিমকে পিটাতে হবে। কার তরফ থেকে? হিন্দু না, ওই নারীদের ইজ্জত রক্ষা করার জন্য, বুঝা গেছে? পারে, হ্যাঁ, ইহুদি নাসারাদের নারী ইজ্জত রক্ষা করার জন্য। এটা হচ্ছে ইসলাম। ইসলাম ইন্নাল্লাহ আমরু বিলাদ, ইসলামের কিছু নীতিমালা আছে, আল্লাহ নাই নীতির নির্দেশ দিয়েছেন। নাই যদি ইহুদির সাথে থাকে তো ইহুদিকে দিতে হবে তার ন্যায্য অধিকার, খ্রিস্টানের সাথে থাকে খ্রিস্টানকে দিতে হবে ন্যায্য অধিকার, বুঝা গেছে? এবারে তাহলে শুধু মামাইয়া তাওয়াল্লাহ, তাহলে মুসলিমের বিরুদ্ধে সাহায্য করলে কাফের হয়ে যাবে, ঢাল আহারে বলা যাবে। জি, আর একটা উদাহরণ দি, এটা তো একটা উদাহরণ দিয়ে বুঝ, আর একটা উদাহরণ দিই তাহলে আরো একটু স্পষ্ট হবে। অন্যরকম উদাহরণ, আল্লাহ না করে আপনি মুসলিম, আপনার বাড়ি ডাকাতি হচ্ছে, আপনার বাড়ি কি হচ্ছে? ডাকাতি হচ্ছে, আর আপনার আশেপাশে যে বাড়িগুলো আছে সবগুলি হিন্দু না হয় খ্রিস্টান মুসলিমের বাড়ি, ডাকাতি হচ্ছে, আপনার বাড়ি ডাকাতি করছে মুসলিম, হ্যাঁ, অথবা যে কি হোক মুসলিমই ধরেন ডাকাতি করছে, অমুসলিম বললে তো সমান সমান হইল, পাশে মুসলিমরা রয়েছে আর মুসলিম অমুসলিম ডাকাত, কিন্তু মুসলিম ডাকাত গুলো আপনার বাড়িতে ডাকাতি করছে, আশেপাশে অমুসলিম গুলো আছে, আচ্ছা ওরা কি চিৎকার করে ডাকবেন না? ডাকবেন না, হ্যাঁ, যে এসোগো এসোগো একটু উদ্ধার করো, আমাদেরকে একটু সাহায্য করো, বাড়িতে ডাকাত ঢুকে গেছে, চিৎকার করবেন না? করবেন না, সাহায্য চাইবেন না? চাইবেন না। হ্যাঁ, তো কাফের সাহায্য চাইলে যে আবার ইসলাম নষ্ট হয়ে যায়? হ্যাঁ, আপনার বাড়িটাকে ডাকাতি থেকে বাঁচাবার জন্য আর আপনার টাকা পয়সাকে বাঁচাবার জন্য এখন হিন্দু সাহায্য নেবেন, খ্রিস্টান প্রতিবেশী সাহায্য নেবেন, বলেন যাক যাক নিয়ে যাচ্ছে যাক, মুসলিমরাই তো নিচ্ছে, মুসলিম চোর টাকা নিচ্ছে নিচ্ছে, আমি হিন্দুদের সাহায্য নেব না, করবেন? করবেন না। তাহলে এখন বলে আপনারাই তো ফতোয়া দিচ্ছেন, ফতোয়া তো আমি দিই না। হ্যাঁ, হিন্দু সাহায্য নিচ্ছেন এখানে, খ্রিস্টানের সাহায্য নিচ্ছেন আপনি, ইহুদি সাহায্য নিচ্ছেন, প্রয়োজন আপনি নিচ্ছেন না? নিচ্ছেন না। হ্যাঁ, তাহলে এইরকম কিছু ক্ষেত্র আছে। এখন এইরকম ক্ষেত্র আপনি মিলাম তো দেখি, হ্যাঁ, আপনার বাড়ির উপর ডাকাতি হইলে আপনার বাড়িতে কত টাকার ধন সম্পদ আছে? না, 1 কোটি টাকার ধন সম্পদ আছে, ঠিক না? কিন্তু একটা দেশে কত কোটি? হ্যাঁ, চিন্তা করেন, কুয়েতের মতো একটা দেশে, ছোট্ট একটা দেশ, আমাদের একটা ডিস্ট্রিক্টের সমান, কত ধন সম্পদ আছে? দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী দেশ, হ্যাঁ, ব্যক্তি ইনকামের দিক থেকে, ঠিক কিনা? সেখানকার টাকার মূল্য সবচেয়ে বেশি পৃথিবীতে, ঠিক কিনা? তাহলে ধরেন একটা দেশে এত ধন সম্পদ আছে আর একজন মুসলিম ডাকাত ডাকাতি করতে, লুটপাট করে নেব, এদেশটাকে দখল করে নেব। এখন ওই সময় আশেপাশে বাঁচাবার মতো কেউ নাই যে আমাকে সাহায্য করবে, এরকম কেউ সাহায্য করে কেউ কোলাতে পারবে না। পাশে কিছু খ্রিস্টান আছে, ওদের কাছে সাহায্য চাইলে দেশটাকে রক্ষা করে নিতে পারবে। আপনার বাড়ি রক্ষা করার জন্য যদি হিন্দুর কাছে সাহায্য নেওয়া চাই হয়ে যায়, অথচ বাড়িতে দু চার দশ বিশ হাজার টাকা, পঞ্চাশ হাজার টাকা আছে বা অথবা কয়েক লাখ টাকার জিনিস আছে, তাহলে একটা দেশ রক্ষা করার জন্য যদি কেউ খ্রিস্টানের কাছে সাহায্য নিয়ে নেয় তো কেন ঢুকতে দিল তাদেরকে, আর কেন সাহায্য নিল সেজন্য তার কাফের কাছে ফতোয়াবাজি করবেন নাকি? আপনার বাড়ি রক্ষা করার জন্য যখন আপনি হিন্দুদের সাহায্য নিলেন তখন আপনার পুকুরই ফতো লাগলো না, কিন্তু দেশ রক্ষা করার জন্য একটা ডাকাত ডাকাতি করছে গোটা দেশটাকে লুটে দিচ্ছে দু ঘন্টার মধ্যে, আর দেশ রক্ষা করার যদি কারোর কাছে সাহায্য নেয় তাহলে এরা কাফের হয়ে গেছে, সব কাফের হয়ে গেছে, সব দেখো দেখো তখন খ্রিস্টানদেরকে জায়গা দিচ্ছে মুসলিমদের বিরুদ্ধে। কোন মুসলিম তো ডাকাত মুসলিম, আপনার বাড়ির যে ঘটনা সেটি তো ঘটনা, একই ঘটনা, পার্থক্য আছে বলেন একটু জনে বলেন, পার্থক্য আছে। আপনার বাড়ির ডাকাতির একটা উদাহরণ দিলাম আর একটা দেশের উপর ডাকাতি করছি, একই রকম। তাহলে ফতোয়া আপনাদের কাছ থেকে দিলাম, আমি কিছু বললাম না, বুঝা গেছে এবারে? তাহলে হ্যাঁ, কখন কাফের হবে? যদি কেউ ইহুদির সাথে মহব্বত করে, খ্রিস্টান সাথে মহব্বত করে আর মুসলিমকে ঘৃণা করে, যার ফলে মুসলিমের বিরুদ্ধে কি করে, মুসলিমের বিরুদ্ধে ইহুদি কাফের সাথ দেয়, হিন্দু সাথ দেয়, তাহলে তখন কি হবে, কাফের হবে, এতে কোন সন্দেহ নেই। অমাইয়া তাআল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাদের সাথে বন্ধুত্বের ভিত্তিতে, কাফেরদের সাথে বন্ধুত্বের ভিত্তিতে যদি সাহায্য করে, কি জন্য? মুসলিমকে ভালোবাসে না, ভালোবাসে কাকে? কাফেরকে ভালোবাসে, সেই জন্য মুসলিমের বিরুদ্ধে সাহায্য করছে। মুসলিমকে ভালোবাসতে হবে, মুসলিমকে ভালোবাসা ফরজ। নয় নম্বর, ইমান ইসলাম কালিমা ভঙ্গকারী বিষয় হচ্ছে যদি কেউ মনে করে যে এমনও কিছু অলিয়া অলিয়া বুজুর্গ আছে যাদের জন্য নামাজ রোজা লাগে না, যারা আল্লাহ পর্যন্ত ফানা হয়ে পৌঁছে গেছে, আল্লাহতে লয় হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, ফানা হয়ে গেছে, একাকার হয়ে গেছে, আর শাহজিমে পৌঁছে গেছে, আর পাগলের আওয়াজ পাওয়া যায় না। নিজের ভাষা বললাম, না হকানি প্রীতির কিতাব থেকে বললাম, পড়েছেন কেউ? যদি পড়ে থাকেন তো বলেন, আমি যে কথাটা বললাম, এক পাগলা পীর, পাগলারে করে চিল্লা ছু আকাশে, কি হচ্ছে পাগলা রাখাল, পাগলা রাখাল, রাখাল পাগলা মানে কি ও, মানে পীর ও আর কি, সেই পাগলা রাখাল কি হলো, আকাশে উড়লা, আল্লাহর সাথে আল্লাহর মধ্যে উঠে দিয়েছে কি, তো যেতে যেতে প্রথম আকাশ গেল, তারপর ডাক দিচ্ছে নিচে থেকে, কোন পীর ডাক দিচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে যে হ্যাঁ পয়লা আকাশে গেছে, দ্বিতীয় আকাশে গেছে ডাক দিয়ে আওয়াজ পাওয়া যাচ্ছে যে হ্যাঁ আছে পাগলা আছে, তৃতীয় আকাশে, চতুর্থ আকাশে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সাত আকাশ পর্যন্ত তো আওয়াজ পাওয়া গেল, আরো সে চলে গেছে দিয়ে আল্লাহর মধ্যে এমন ভাবে বিলীন হয়ে গেল, পাগলা রে কোথায়, আর কোন আওয়াজ পাওয়া যায় না। এ কথা কোথায় আছে জানেন? আমাদের ভাইরা বলছে ভেদে মারিফাত, আমি বলিনি কিন্তু, মাওয়াইজে কারিমা, ভেদে মারিফাত, এগুলো কিতাব পড়ে নেবেন, এই কিতাবগুলির মধ্যে এই ঘটনা পাবেন। আমার ছয় সাত ঘন্টা পাতা নম্বর বলা আছে, আজকে পাতা নম্বর শুধু বলছি না। তাহলে বলেন এমন ভাবে আল্লাহ কি ওরা থানা হয়ে যায় বলছে যে নামাজ রোজার উদ্দেশ্যটা কি বলছে, নামাজ রোজা হচ্ছে একটা মাধ্যম, আল্লাহকে পাওয়ার মাধ্যম, তো আল্লাহকে যখন আল্লাহর মধ্যে বিলীনই হয়ে গেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, তো আবার নামাজ রোজা কিসের? ওরা জনসাধারণকে আমাদের দেশে ধোকা দেওয়ার জন্য বলে যে মক্কা যাবেন আপনি উমরা করতে, তো মক্কা যাওয়ার জন্য দামাম থেকে কি লাগবে, ফাইভ প্লেনের একটা টিকিট লাগবে, না হলে বাসের একটা সিট লাগবে, আর না হলে আপনার গাড়ি ড্রাইভিং করা লাগবে, একটা গাড়ি লাগবে ঠিক না পৌঁছার জন্য। কিন্তু যে ব্যক্তি মক্কা পৌঁছে গেছে, মক্কা গিয়ে কাবার সামনে দাঁড়িয়ে আছে, ও যদি বলে যে আমার এখন মক্কা পৌঁছার জন্য গাড়ি লাগবে, ও যদি বলে যে আমার মক্কা পৌঁছার জন্য একটা প্লেনের টিকিট লাগবে, মক্কায় বসে আছে আর বলছে মক্কা পৌঁছার জন্য একটা টিকিট লাগবে, তো কি বলবেন ওকে? মাথা খারাপ পাগল বলবেন না? কাবার সামনে বসে আছে আর বলছে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার জন্য একটা প্লেনের টিকিট দরকার আমার, তাহলে পাগল বলবেন না? হ্যাঁ, তো এরকম পাগল বানাই তৌহিদবাদীকে বলছে যে কিছু অলিয়া অলিয়া আছে, ওরা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, যখন আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে তো আমার নামাজ রোজা কিসের, ওর জন্য হালাল হারাম কিসের, ওর জন্য সব জায়েজ, বুঝা গেছে? তারপরে তারা এমন চোখে দেখে, তাদের কাছ পায় আপনি দেখেন না। সেই জন্য আপনার পীর সাহেব যদি বলে যে আপনার জাই নামাজটাকে মদে ডুবিয়ে নিয়ে নামাজ পড়েন, তবু আপত্তি করবেন না। ওদের কিতাব আছে না নেই? আছে। তাহলে বলেন তো দেখি, যেমন আমাদের মধ্যে কেউ যদি আপনাকে বলে যে আপনার জাই নামাজটা একটু মদে ধুয়ে পরিষ্কার করে না, মদে ডুবিয়ে পরিষ্কার করেন, মানবেন? আমার কথা মানবেন? মানবেন? আমি তো আপনাদের শেখ, মানবেন না? কারণ আমি পীরে কামিল না, তাই না? কিন্তু যদি ওদের কোন তরিকার হইতাম, তাহলে বলতেন হ্যাঁ বিশ্বাস হুজুর কিবলা, আপনি কিবলা আপনার মানব না তো কার মানবো, তাই না? এইরকম যারা মনে করবে যে কিছু কিছু লোক আছে ওলিউল্লাহ, ওদের জন্য নামাজ রোজা হজ জাকাত কিছু নাই, ওরা করুক আর না করুক পৌঁছে গেছে ওরা আল্লাহ পর্যন্ত, তাহলে এটা কুফরি। মানে তাকাদা যে বিশ্বাস করে এই ভ্রান্ত বিশ্বাস, আন্না বাদা নাসি আসাউল খুরুজ আল শরিয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু লোকের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা শরীয়ত থেকে বের হওয়া বৈধ, বের হওয়ার অবকাশ আছে, ইয়াসাউহু, বের হওয়ার গুঞ্জাইশ আছে, অবকাশ আছে। মানে ও যদি দিন ধর্ম পালন নাও করে, হ্যাঁ, ময়লা আবর্জনা গোটা শরীরে, গোসল নেই, কিচ্ছু নেই, তার না কহেই না, স্বপ্ন দোষ হয় না, কিচ্ছু নেই, জটা পড়ে গেছে, তারপরও ওকে কি বলা হচ্ছে? হ্যাঁ, ওলি, ওলি ফাওয়া কাফির। এরকম যদি মনে করে যে কিছু লোকের জন্য এইসব কিছু নেই, ধর্মকর্ম করা নেই, ওদের লাগে না কিছু করা, সে কাফির। আল্লাহ বলছেন ইসলামে দিন আনফালা ইকবাল মিন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন পথ সন্ধান করে, ইসলাম ছাড়া মানে ইসলাম হচ্ছে কালিমা শাহাদাতের নাম, ইসলাম হচ্ছে ছয়টা ইমানের পিলারের নাম, ইসলাম হচ্ছে পাঁচ অক্ত সলাতের নাম, ইসলাম হচ্ছে জাকাতের নাম, হজের নাম, রোজার নাম, ইসলাম হচ্ছে হেজাবের নাম, পর্দার নাম, ইসলাম হচ্ছে যে বেগানা মহিলার সাথে আপনি নির্জনতা অবলম্বন করবেন না। আর যদি আপনার পীর বলে যে না না না অসুবিধা নেই, তোমার বিবিকে একটু ঝাড়ফুঁক করে তুমি বাইরে যাও, বলছে পীরে কি বলা, হ্যাঁ ওনারা যা বলেন সব মানতে হয়। তাহলে বলেন ওর তো আমার জন্য জায়েজ করলেন না, আপনার জন্য জায়েজ না, আপনার ভাইয়ের জন্য কারোর জন্য জায়েজ হলো, কিন্তু আপনার পীরের জন্য জায়েজ হয়ে গেল না? যদি কেউ মনে করে যে ইসলামের বিধিবিধান ছাড়া অন্য কোন পন্থায় আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে বা আল্লাহ কবুল করবেন, ফালাই ইকবাল মিন, জানিয়ে দাও যে কখনো কবুল করা হবে না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। 10 নম্বর ইমান ইসলাম কালিমা বিনষ্টকারী বিষয় হচ্ছে আল ইরাদ আন দিনিল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখতা, আল্লাহর দিনকে এমন ভাবে অবহেলা করা একেবারে মুখ ফিরিয়ে নাও সারা জীবনের জন্য। লায়াতা আল্লামহু, শিখলো না, ওয়ালাই আমল, আমলও করল না। আজকাল অধিকাংশ পেট পূজারি মুসলিমদের অবস্থা, এরা এই এই কারণে, এই 10 নম্বর কারণে তাদের ইমান নষ্ট করেছে। ওদেরকে জিজ্ঞাসা করেন যে আপনি দিনে আপনার স্ত্রীর কথা কবার চিন্তা করেন, আপনার ছেলেমেয়ের কথা কবার চিন্তা করেন, হ্যাঁ বাপ মায়ের কথা দিনে না করেন, সপ্তাহে কবার চিন্তা করেন, সবগুলি কিন্তু চিন্তা আছে, আছে না নেই? আপনার চাকরির কথা কবার আপনার মনে আসে যে চাকরিটাকে আপনাকে টিকিয়ে রাখতে হবে, আপনার ব্যবসাটার কথা যে ব্যবসাটাকে আমাকে কি করতে হবে, বাড়াইতে হবে, উন্নতি করবে ব্যবসায়, এসব কথা কেমন মনে আসে? তারপরে আপনি আছেন চেয়ারম্যান সাহেব, এখন এমপি টেম্পি হবেন, এসব চিন্তা মাঝে মাঝে আসে কি আসে না? বলছে হ্যাঁ আসে। আরে ভাই আমি পার্টি করি যখন একটা, এগুলো মনে আসে না? অবশ্যই কল্পনা জল্পনা আসে যে কেমন করে উপরে বাড়বো, এমপি হয়েছে তো মন্ত্রী হব, হ্যাঁ আর চেয়ারম্যান হয়েছে তো এমপি হব, এসব স্বপ্ন আছে। কিন্তু ওই লোককে জিজ্ঞেস করেন, আর এই শ্রেণীর লোক হচ্ছে আজকাল মুসলিম সমাজে বেশি, প্রায়গুলির অবস্থা এরকম, ওদেরকে জিজ্ঞেস করেন যে আপনার 50-60 বছরের জীবন চলে গেল, কখনো আখেরাতের মুক্তির জন্য চিন্তা করেছেন? কখনো এই কথা চিন্তা করেছেন যে আল্লাহ কেন সৃষ্টি করেছেন আপনাকে? হ্যাঁ আল্লাহ পাকের ইবাদত বন্দেগী কি জিনিস আপনি কখনো জেনেছেন, শিখেছেন? কখন আপনি চিন্তা করেছেন আল্লাহর সামনে কেমন করে জবাব দিব হয়? কখন আপনি চিন্তা করেছেন যে আপনাকে গুনাহের জন্য জাহান্নামে যেতে হবে, ভয় লেগেছে? বলছেন না ভাই এইসব কথা খেয়াল আসে না, খেয়াল আসে না। কখনো ইসলাম শিখতে হবে এই কথা কোনদিন আপনার মনে আসছে, কল্পনা এসছে? বলছে সময় নেই। আমার সামনে এমনও কিছু লোক ট্যাক্সি চালায় যায়, বাহারাইনও যায় ট্যাক্সিতে, কাস্টমার নেই, এক এক টিপে 500-700 পায়। তো আমাকে এক ভাই কাস্টমার চেপেছে, বলছে যে একটু ওকে নসিহত করেন, কয়েক বছর আগে ঘটনা, তো বলছি যে আসেন ইসলামী সেন্টারে আসেন, আপনাদের মতো যারা ট্যাক্সি অনেকে চালে এয়ারপোর্টে চালে, আলহামদুলিল্লাহ নিয়মিত সপ্তাহে একবার করে মাঝে মাঝে আসে আমার বক্তব্য আসে বা এখানে আসে আলোচনা শোনার জন্য আসে দিন শিখেন এখানে সৌদি আরবে। তো বলছে যে হুজুর সময় হয় না আমার, ওর সময় হয় না, বুঝছেন না সময় হয় না, স্ত্রীকে টেলিফোন করার জন্য সময় হয়, বাপ মাকে টেলিফোন করার জন্য সময় হয়, পেট পূজা করার জন্য সবগুলি সময়, অনেক সময় চব্বিশ ঘন্টা ঘুমায় না। যদি লম্বা একটা ট্রিপ পেয়ে যায় এখান থেকে 1800 কিলোমিটার জিজানের, হ্যাঁ, আর যদি এখান থেকে আপনার জর্ডনের বর্ডারের অসুবিধা নেই, এখান থেকে দুবাইয়ের যদি পেয়ে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু দিন শিখার জন্য সময় হয় না, দিন শিখে না আর আমল নামাজ পড়ে না, হ্যাঁ, আর নামাজ পড়াই শুধু যথেষ্ট না। অনেকে মনে করে আমি নামাজ রোজা করে আবার শিখার কি প্রয়োজন, তুমি সহি নামাজই তো যাও না, তুই ভুল নামাজ পড়ে লাভটা কি হবে, ভুল নামাজ পড়ে লাভটা কি হবে, আগে এলম তারপর আমল, প্রথমে এলম শিখতে হবে, সহি নামাজ শিখতে হবে, তারপরে সহি নামাজ পড়তে হবে। তো যেই ব্যক্তি এইরকম ইসলাম থেকে বিমুখ হইল, দিন শিখল না আমলও করল না, ও হচ্ছে কি মুসলিম না কাফের, ইমান ভঙ্গ করল। আল্লাহ পাক ইরশাদ করেছেন এই মর্মে কয়েকটি আয়াত রয়েছে, অমান আযলামু, একটি আয়াত, ওর চেয়ে বড় জালেম আর কি হইতে পারে, মিম্মান যুক্কিরা বিআয়াত রাব্বিহি, যাকে তার প্রতিপালকের আয়াত দ্বারা উপদেশ দেওয়া হইল, সুম্মা আরাদা আনহা, অতঃপর তা থেকে বিমুখ হয়ে গেল, মুখ ফিরিয়ে নিল, ইন্না মিনাল মুত্তাকিমু, নিশ্চয় আমি আল্লাহ অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণ করব। এই আয়াতে আল্লাহ কি বলেছেন, সবচেয়ে বড় জালেম বলেছেন, তাই না, বিমুখ, যারা ইসলাম বিমুখ, ইসলাম থেকে উল্টো দিকে মুখ ফিরিয়েছে তাদেরকে কি বলেছেন, বড় জালেম, বড় জালেম কি হয়, কাফের হয়, মুশরিক হয়, ঠিক না, তাহলে ইমান ভঙ্গ করলো, এটা একটু অস্পষ্ট। আর একটা আয়াত দিয়ে আরো স্পষ্ট, ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিযুন, আল্লাহ বলছেন যারা কাফের, যা থেকে তাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে যে এই পাপ করিও না, ফরজ ওয়াজিব আদায় করো, না হলে জাহান্নামে যেতে হবে, কবরের আযাবের সম্মুখীন হবে, আম্মা উনজিরু, যা থেকে তাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে তা থেকে বিমুখ, মুরিযুন, ওয়াল্লাযীনা কাফারু, তাহলে এদেরকে আল্লাহ কি বললেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা বিমুখতার জীবন যাপন করছে। যদি জিজ্ঞেস করেন যে আপনি যে দলটি করেন রাজনৈতিক দল তার জন্য কেমন পরিশ্রম করেছেন, বলে ভাই আর বলিও না, রাত দিন সমান করে দিচ্ছি, ইলেকশনের সময় আসলে মাসকে মাস ঘুমাইনি, সারা রাত বাড়ি বাড়ি ঘুরেছে ভোট চাওয়ার জন্য, হ্যাঁ, মিছিলের জন্য শুধু একটা ডাক পড়ল, ডাক না পড়লেও বেরিয়ে পড়ে, ডাক না পড়লেও রাস্তায় লাফিয়ে নেমে যায়, বুঝা গেছে, কিন্তু তারপরে মুসলিম নাকি, কখনো মুসলিম নাই। 10 নম্বর বিষয় হচ্ছে ইসলাম থেকে বিমুখ হওয়া। এগুলি সম্পর্কে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ বলেছেন, ওয়ালা ফারকা বাইনাল জাদ্দি ওয়াল হাসিলি ওয়াল খায়ফি, এই ক্ষেত্রে পার্থক্য নেই যে একজন কেউ সত্যি সত্যি মন থেকে বলল যা, ওয়াল হাসিল বা ঠাট্টা রসিকতার সাথে বলল, ওয়াল খায় বা ভয়ে বলল, কুফরি হবে। তবে কেউ নিরুপায় হয় সেটা আলাদা কথা, যে আপনাকে নিরুপায় করা হয়েছে, এই তুই এই দেবীকে সেজদা কর বা মাজারে সেজদা কর না, তো জবাই করে দিন, তখন আল্লাহ অনুমতি দিয়েছেন, আর এমনিতে একটু ভয় লাগছে ভাই, সেই জন্য আমি এই কাজটা করলাম না, হ্যাঁ, বা এটা করলাম, শিরক করলাম, কুফরি করলাম, কিসের জন্য ভাই, ভয় লাগছে, চলবে না। মুসলিম যেন অধিক সতর্কতা অবলম্বন করে এই বিষয়গুলি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করেন, দীন ইসলামের মৌলিক বিষয় সহিহ আকীদা, তাওহীদ, আল্লাহর একত্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাত, আল্লাহ রাব্বুল আলামিনের হক এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হক বুঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার হক, তার নবীর হক আদায় করার জন্য সুন্দরভাবে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল সমস্ত রকমের শিরক থেকে, কুফরি থেকে, গুমরাহি থেকে, বিদআত থেকে, পাপ থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন। যারা জালেম ও সৎ উদ্দেশ্য রাখে নেক লোকদের সম্পর্কে, তাদের অনিষ্ট থেকে আল্লাহ মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করেন, যে যেখানে আছেন আল্লাহ পাক জালেমদের কবল থেকে, অন্যায়কারীদের কবল থেকে আল্লাহ পাক নেক মুমিন মুমিনাতদের হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতেও কামিয়াব করেন, হিসাবের দিনে কামিয়াব করেন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা সাজদার আয়াত নম্বর 22 প্রথম আয়াতটি আর হাফেজ সাহেব আল্লাযীনা কাফারু আম্মা হুম যারা মুরিদুন এই সূরা আহকাফ আছে দেখেন 26 পারা তখন এই সূরা আহকাফ আছে جنبني ما يؤذيني.